নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না। হাজার হাজার ডিগ্রি ধারি আল্লাহকে মানে না, হাজার হাজার ডিগ্রি ধারি আল্লাহকে মানে না, নামাজ পড়া দূরের কথা আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়া দূরের কথা আল্লাহর হুকুম মানে না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না। এসেছে দেশে টিভি সিনেমা, এসেছে ডিশ অ্যান্টিনা, এসেছে দেশে টিভি সিনেমা, এসেছে ডিশ অ্যান্টিনা, স্ত্রীর নিকট নত রব পিতামাতার কথা শুনব না, স্ত্রীর নিকট নত রব পিতামাতার কথা শুনব না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না। এসেছে আধুনিকের নারী শার্ট ব্লাউজ পাতলা শাড়ি, এসেছে আধুনিকের নারী শার্ট ব্লাউজ পাতলা শাড়ি, চুল ছেড়ে দিয়ে হেলে দুলে চলে বুকে নেই তার ওড়না, চুল ছেড়ে দিয়ে হেলে দুলে চলে বুকে নেই তার ওড়না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না। বিয়ে করছে জোড়ায় জোড়ায় তবু সে না সারছে না, বিয়ে করছে জোড়ায় জোড়ায় তবু সে না সারছে না, ঘুষ ছাড়া আজকে মোদের কারো চাকরি জুটছে না, ঘুষ ছাড়া আজকে মোদের কারো চাকরি জুটছে না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না। নয়া জামানার যুবক যুবতী পিতা মাতাকে মানে না, নয়া জামানার যুবক যুবতী পিতা মাতাকে মানে না, সিনেমা হলে ভিড় জমায় মসজিদে কেউ যায় না, সিনেমা হলে ভিড় জমায় মসজিদে কেউ যায় না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কথা মানি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না। মিথ্যা সাক্ষী চলছে বিচার সত্য প্রকাশ পাচ্ছে না, মিথ্যা সাক্ষী চলছে বিচার সত্য প্রকাশ পাচ্ছে না, শয়তান বলছে মানব জাতি তোকেও আমি ছাড়ছি না, শয়তান বলছে মানব জাতি তোকেও আমি ছাড়ছি না, নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না, জেনে শুনে গুনাহ করি শয়তানের সঙ্গ ছাড়ি না।